জীবনে কোনোদিন গুণা করেই নাই, তাহলে তখন আমায় গুণা আসার কোন প্রশ্নই নাই। এই দলটার নাম কি? এই দলটার নাম হইল আম্বিয়ায়ে কেরাম। সমস্ত নবী রাসূলগণ আজীবনের নিষ্পাপ, সারা জীবনের বেগুনার। জিন্দেগিতে কোন নবী একটা গুণাও করেন না। হিসাব নিকাশের দরকার আছে? আরেক দল গুণা করেছিল, কিন্তু জাহান্নামের শাস্তির ভয়ে দুনিয়ার জীবনেই তওবা করে গুনাহ ছেড়ে দিয়েছিল, আর কোনদিন গুনার পথে যায়নি। আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছিল। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। গুনাহ থেকে তওবা করার যে নিয়ম আছে, সেই নিয়ম মতে যারা তওবা করে ফেলে এরা আবার বেগুনাহ হয়ে যায়। আমরা যারা গুনাহ করেছি, আমরা ইচ্ছা করলে তওবা করে বেগুনাহ হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারি। সুতরাং প্রথম দলের অন্তর্ভুক্ত আমরাও হতে পারি। ইচ্ছা এবং চেষ্টা দুইটা থাকলেই হয়, ইচ্ছা এবং চেষ্টা দুইটা থাকলেই হয়। বলেন, হাসরের মাঠে আমরাও বিনা হিসাবে বেহেস্তে জানাওয়ালাদের অন্তর্ভুক্ত হতে পারি কিনা? পারি। ইচ্ছা থাকতে হবে এবং চেষ্টা করতে হবে। চেষ্টাটা আর কি? চেষ্টা আর কিছু নয়। আমি জানি জীবনে যত গুণা করেছি, তওবা করে ছেড়ে দেব, ওই গুণাগুলি ভবিষ্যৎ জীবনে আর কোনোদিন করব না। আল্লাহ আমাকে বেগুণা বানাইয়া দুনিয়া থেকে উঠাই। খুব কঠিন নয়, তবে চেষ্টা লাগে। আরেক দল মানুষের হাসরের মাঠে হুকুম হবে, তোমাদের কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। এরা কারা? যাদের আমল নামায় যা পাওয়া যাবে, শুধু গুনাই পাওয়া যাবে, সওয়াব একটাও নাই। সওয়াব একটাও নাই হয় কিভাবে? দুনিয়াতে যত খারাপ মানুষ থাকুক, সে কিছু না কিছু ভালো কাজ করে না। যত দুষ্ট থাকুক, যত খারাপ থাকুক, কিছু না কিছু ভালো কাজ করে, তাহলে সব একটাও নাই হয় কেন? এর কারণ হইল, কোন মানুষ সারা জীবন ভর নামাজ রোজা এবাদত বন্দেগি করে, কিন্তু শেষ পর্যন্ত গিয়া নাস্তিক হইয়া যায়, মুরতাদ হইয়া যায়, আল্লাহর বিধানে অবিশ্বাসী হইয়া যায়। কোন মানুষ আল্লাহর এবাদত বন্দেগী করার পরে শেষ পর্যন্ত যদি আল্লাহর বিধানে অবিশ্বাসী হইয়া যায়, তাহলে সারা জীবন যত সওয়াবের কাজ করছিল সবগুলি মিটে যায়। সবগুলি কি হইয়া যায়? এর একটা সহজ উদাহরণ বুঝুন। একজন নামাজি উজু করল, নামাজে দাঁড়াইল, দুই রাকাত নামাজ পড়বে। প্রথম রাকাত নামাজ পড়ল, দ্বিতীয় রাকাতের সেজদাতে গিয়া সে বায়ু ছেড়ে দিল। দ্বিতীয় রাকাতে সেজদাতে গিয়ে কি করল? বায়ু ছেড়ে দিল। প্রথম রাকাতের যত সূরা কেরাত পড়েছিল, যত রুকু সেজদা করেছিল, সব ঠিক আছে না? ক্যান্সেল। যেমন ভাবে একটা বায়ু ছাড়ার দ্বারা তার আগের নমাজ সবটুকু ক্যান্সেল, ঠিক তেমনি ভাবে যারা নাস্তিক হইয়া যায়, মুরতাদ হইয়া যায়, তাদের জিন্দেগীর সমস্ত বন্দেগি ক্যান্সেল হইয়া যায়। এইভাবে সারা জিন্দগির বন্দেগি ক্যান্সেল করে হাসরের মাঠে দাঁড়াইয়ে কি দেখবে? নিজের আমল নামায় জিরো। আল্লাহ বলবেন, হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে জাহান্নামে যাও। কত দল গেল? তিন নম্বর দল। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নেক আমলে সন্তুষ্ট হইয়া এক দুইটা গুণা কাটা ফাঁকে ফুঁকে করেছিল, এর জন্য সে আল্লাহ তাকে দিত, এই ভয়ের প্রতি খুশি হইয়া আল্লাহ বলবেন, এই কয়েকটা গুণা তুমি করেছিল, এই জন্য তুমি মনে মনে দিত, আমি তোমাকে মাফ করে দিলাম। এদের হিসাব হইল কিন্তু সহজ। আরেক দল গুনাহ করে তো করে, এই গুনার কারণে আল্লাহ গজবকে ভয় করে না, বলে কি আমি নামাজ পড়ি না তো কি হইল, আমি আবাদত বন্দেগি না করলে কি হইল, আমি সুদ খাইলে কি হইল, আমি গুস খাইলে কি হইল, আমি মদ খাইলে কি হইল, আমি গান্দা খাইলে কি হইল, আমি এগুলির পরোয়া করি না, ভীত নাকি বাড়াবাড়ি, বাড়াবাড়ি। এদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন তুমি মদ খাইছিলা বলো, কেন নামাজ কাজা করছিলা বলো, কেন হারাম কাজ করেছিল বলো। আল্লাহ রসুল বলেন এই প্রশ্নটা আল্লাহ হাসরের মাঠে যাদেরকে করে ফেলবেন এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই, এই প্রশ্নটা হাসরের মাঠে আল্লাহ এদেরকে সর্বমোট তিনবার করবেন, তিনবার। এটা হইল আমার মূল কথা, এত আনুষঙ্গিক কথা বলব। পাপিষ্টদেরকে আল্লাহ হাসরের মাঠে পাপ কেন করলে দুনিয়ার জীবনে এই প্রশ্নটা সর্বমোট কতবার করবেন, তিনবার। প্রথম দফা যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন এই সমস্ত গুনাহ কেন করেছিল বলো, সে দেখবে যে গুনার কারণে এখন আমার ফলাফল জাহান্নাম, সে জাহান্নাম থেকে বাঁচার বাহানা করবে, বলবে আমি এই সমস্ত পাপ করি নাই, সরাসরি অস্বীকার করে বলবে আমি জীবনে একটা গুনাহ করি, অথচ মনে মনে জানে জীবনে যে নামাজ পড়েনি, মনে মনে জানে ইবাদত বন্দেগি করেনি, মনে মনে জানা থাকবে হাসরের মাঠে তার যে সে যত রকমের গুনার কাজ ছিল সবগুলিতে লিপ্ত ছিল, কিন্তু ফলাফল জাহান্নাম দেখার কারণে বলবে আমি এই সমস্ত অপরাধ করিনি। এই মর্মে আল্লাহ বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাযীরাহ, এই সমস্ত পাপিষ্ট মানুষেরা মনে মনে জানা থাকবে কি কি পাপ করে গিয়েছে দুনিয়ার থেকে, কিন্তু জাহান্নাম থেকে রেহাই পাওয়ার বাহানা করবে, বলবে আমি এগুলি করিনি। আমি যে কথাটা বলতে চাই, যে পাপিষ্ট মনে মনে জানে দুনিয়াতে গিয়েছিলাম পাপ করেছিলাম, সেও যদি জাহান্নামে যাওয়ার সময় অস্বীকার করে বসে আমি করি নাই, দুনিয়াতে পাঠাবার আগেই যদি আবু জাহালদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চাইতেন, এলে কি গ্রহণ করে নিত না আপত্তি জানাইত, এবার বিষয় পরিষ্কার হইল কিনা রে, এই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য। যারা দুনিয়াতে আসলো পাপ করে জীবন কাটাইল, মনে মনে জানা আছে আমি দুনিয়ার থেকে পাপ করে এসেছি, এরাও যদি জাহান্নামে যাওয়ার সময় এই কথাটা অস্বীকার করে আমি পাপ করি নাই আমি জাহান্নামে যাব না, দুনিয়াতে পাঠাবার আগেই যদি আল্লাহ এদেরকে জাহান্নামে দিতে চাইতেন তাহলে কি এরা যাইতে চাইত না, আপত্তি জানাইত, কোন অপরাধে আমি জাহান্নামে হইলাম, জাহান্নামে হইলাম আমার জানতে হবে, এই আপত্তি জানাইবার জন্য কোন সুযোগ না থাকে, এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, তোমার আমলের দ্বারা পরীক্ষা করো তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। বাকি ওই কথাটা আমার শেষ হইয়া যাক, যে কথাটা আসলো আনুষঙ্গিক বলে, যখন বলবে আমি কোনো পাপ করি নাই দুনিয়াতে, তখন আল্লাহ তিনভাবে প্রমাণ করবেন তুমি দুনিয়াতে পাপ করেছ, কতভাবে প্রমাণ করবে, তিনভাবে। একটা পদ্ধতি হইল, আল্লাহ বলেন يوم إذن تحدث أخبارها بأن ربك أوحى لها زمين كي الله عدد دلين تور كنون شه اي فافشتو كن دين كن پاپ کري چلو بال زمين اي كنون شه اي فافشتو تا كن دين كن پاپ کري چلو زمين بولا دلين একটা পদ্ধতিতে আল্লাহ প্রমাণ করলেন তুমি পাপ করছ, আর একটা পদ্ধতি আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেন যখন সে বলবে আমি পাপ করি নাই, তার বাক শক্তি বন্ধ করে দেব, মুখে মোহর মেরে দেব, তার হাত পা কান চক্ষু শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করব কি পাপ করাইছে তোদের দ্বারা বল, হাত হাতের পাপের কথা বলে দেবে, পা পায়ের পাপের কথা বলে দেবে, কান কানের পাপের কথা বলে দেবে, চক্ষু চোখের পাপের কথা বলে দেবে। তাহলে প্রথম পদ্ধতি হইল জমিনের সাক্ষী, দ্বিতীয় পদ্ধতি হইল নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। কতভাবে আল্লাহ প্রমাণ করবেন পাপ করছে? দুইটা গেল। তিন নম্বর আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের দুই কাঁধে আমি দুজন করে ফেরিস্তা মোতায়েন করে রেখেছি, ডান কাঁধের ফেরিস্তা যত সওয়াবের কাজ করে সব লেখে রাখে, বাম কাঁধের ফেরিস্তা যত গুনার কাজ করে সব লেখে রাখে। যখন পাপিষ্ট অস্বীকার করবে বলবে আমি কোনো পাপ করি নাই, বাম কাঁধের ফেরিস্তার লিপিবদ্ধ তালিকাটা তার সামনে পেশ করা হবে। পেশ করে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়া দেখ পাপ করেছিলে কিনা করেছিলে না। আমল নামা দেখে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি আশ্চর্য ব্যাপার, তো প্রকাশ্যে যত গুণা করলাম সবগুলি সিরিয়াল বাই সিরিয়াল এখানে কিভাবে লেখা হলো, যত গুণা গুফনে করেছিলাম তাও ধারাবাহিক ভাবে এখানে কেমনে লেখা হলো, যত বড় বড় গুণা করেছিলাম তা তো লেখা হইলই, যত ছোট ছোট গুণা করেছিলাম তাও ছাড়া পড়ে নাই, কি ব্যাপার আশ্চর্য আশ্চর্য আমল নামা। এই তিন ভাবে আল্লাহ প্রমাণ করিয়া আবার দ্বিতীয় দফা জিজ্ঞেস করবেন এবার বল পাপ করলি কেন। প্রথম যখন জিজ্ঞাসা করেছিলেন পাপ করলে কেন বল, হিসাবটা সহজ না কঠিন? কঠিন। আল্লাহ রসুল বলেন যাকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন পাপ করলি কেন বল, আল্লাহ রসুল বলেন তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই, এটা কঠিন হিসাব। এইরকম প্রশ্ন আল্লাহ তারে তিনবার করবেন হাসরের মাঠে। প্রথম দফা করার সময় কি বলছিল, ভুলে গেছিল পাপের কথা না জেনে শুনেই বলবে করি, না জেনে শুনেই বলবে করি, আপনাদের স্মরণ রাখার ব্যাপার হইল যেই পাপিষ্ট জেনে শুনেই স্বয়ং আল্লাহর সামনে দাঁড়াইয়া নিজের পাপের কথা অস্বীকার করবে, এমন পাপিষ্টরা দুনিয়াতে কি না করবে, এটা হল আপনাদের জানার ব্যাপার। দুনিয়াতে যত মানুষ যত অপরাধ করে আল্লাহকে সামনে দেখতে পায় না, না দেখে করে, আল্লাহর সামনে দাঁড়াইয়া হাসরের মাঠে অস্বীকার করবে, এরা দুনিয়াতে এই সমস্ত পাপিষ্টরা কি না করবে, এরা দুনিয়াতে কোন পাপ অস্বীকার না করবে, সকল প্রকার পাপ এরা দুনিয়াতে আপনাদের সামনে অস্বীকার করবে। এবার আল্লাহ দ্বিতীয় দফা জিজ্ঞাসা করবেন এবার বল পাপ করলি কেন, প্রথম কি বলছিল করি নাই, এখন তো করি নাই বলার উপায় নাই, কারণ তিনভাবে প্রমাণ হয়েছে, কতভাবে, তিনভাবে প্রমাণ হয়েছে, কাজে এখন পাপ করি নাই বলার উপায় নাই, এখন বলবে আল্লাহ এই সমস্ত পাপ যে আমি করেছিলাম দুনিয়াতে আসলে আমি নিজের ইচ্ছায় করি নাই, আমাকে অমুকে তমুকে করাইছে এদেরকে ধরো। আগে তো সুজা বলছিল করি নাই, এখন একটু ব্যাখ্যা দিল, এখন একটু ব্যাখ্যা দিল, দেখেন আল্লাহর সামনে দাঁড়াইয়া নিজের পাপের সম্পর্কে ব্যাখ্যা দিয়ে আল্লাহকে বুঝাইয়া ফেলতে চায়। এই সমস্ত পাপিষ্টরা যদি আপনাদের কাছে ধরা পড়ে কেমন অপব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝাবে, বলবে এই সমস্ত পাপ আমি করেছিলাম আমি নিজের ইচ্ছায় করি নাই, আমাকে অমুকে তমুকে করাইছে, তাদের কাছে কই ফিরছ, এই অমুক তমুকের বিবরণ অনেক লম্বা যে সারা রাতে গিয়ে শেষ করা যাবে না, একটা মাত্র উদাহরণ পেশ করি শুনে। এক পর্যায়ে বলবে আল্লাহ আমারে এই সমস্ত গুণা করাইছে শয়তানে, তারে ধরো তোষারোপ করবে কারে, শয়তান। আল্লাহ শয়তানকে জিজ্ঞাসা করবেন হে শয়তান তুই আমার বান্দাকে পাপ করাইলে কেন, গুনা করে? শয়তান বলবে আল্লাহ আমি গুনা করাইছি কিনা সেটা পরে বলবো, আগে তারে জিজ্ঞাসা করো আমাকে জীবনে দেখছে কোনদিন, আল্লাহ জিজ্ঞাসা করবেন শয়তান দেখছো কোনদিন, শয়তান আবার বলবে আল্লাহ এখন জিজ্ঞাসা করো এই পাপিষ্ট আমার জীবনে কোনদিন দেখলই না আমি কিভাবে তারে পাপ করাইলাম। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি নিজে স্বীকার করলে শয়তান কোনদিন দেখছস না এই শয়তান তোরে কিভাবে পাপ করাইল, তখন বলবে হে আল্লাহ এই শয়তান আমাকে দেখা দেয় নাই, অদৃশ্য থেকে আমার অন্তরে গুনার কুমন্ত্রণা ঢাইলা দিছে, তার কুমন্ত্রণা দেওয়ার কারণে আমি পাপ করেছি। কুমন্ত্রণা বলতে কি বুঝায়, একটা যুবক পুরুষ যখন একটা যুবতী নারীকে দেখতে পায় তখন এই তার মনে জাগে ওই নারীটাকে উপভোগ করতে, এই যে মনে জাগে এই উপভোগ করাটা হালাল না হারাম, এই হারাম কাজের মজাটা উপভোগ করার মনোভাব যে জাগে শয়তান জাগাইয়া দেয়, এই জাগাইয়া দেওয়ার নাম ওই কুমন্ত্রণা। বুঝলেন কিনা কুমন্ত্রণার ব্যাখ্যা? সে বলবে আল্লাহ সে আমার মনে কুমন্ত্রণা দিছিল, তার কুমন্ত্রণার কারণে আমি পাপ করেছি, কাজেই আমার পাপের জন্য সে দায়ী। তখন শয়তান বলবে হে আল্লাহ সমস্ত মানুষের আদি পিতা আদমকে দুনিয়াতে পাঠাবার সময় আমাকেও যখন দুনিয়াতে পাঠাইছিলেন আপনি তখন আমি নিজেই আপনার কাছে বলে গিয়েছিলাম যে আদমকে সম্মান না করার কারণে আমার 7,000 বৎসরের বন্দেগি বরবাদ হইল। শয়তান কতদিন বন্দেগি করছে? 7,000 বৎসর। যে আদমকে সম্মান না করার কারণে আমার 7,000 বৎসরের বন্দেগি বরবাদ হইল, যে আদমকে সম্মান না করার কারণে আমি চিরকালের জন্য অভিশপ্ত হইলাম, এই আদমের একটা সন্তানকেও ছাড়ব না কুমন্ত্রণা না দিয়া। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম। যে কোনো আদম সন্তান যখনই দুনিয়াতে যাবে তার সামান থেকে পিতম থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সর্বদিক থেকে আমি তারে কুমন্ত্রণা দিব, যে আমার কুমন্ত্রণা গ্রহণ করবে তাকে সাথে নিয়ে জাহান্নামে যাব। আমি সেদিনই আপনাকে বলে গিয়েছিলাম কুমন্ত্রণা দেওয়ার কথা, আজকে বলে কি, আমি তো আগেই বলেছি আমি কুমন্ত্রণা দিয়েছি, সে বলার দরকার নাই, এটা আমি আগেই আপনাকে বলেছি আমি কুমন্ত্রণা দেব। পাপিষ্টটাকে জিজ্ঞাসা করেন আমার কুমন্ত্রণা গ্রহণ করলো কেন, এটা জিজ্ঞেস করেন। পারবে কি এইভাবে শয়তানকে ফাঁসাইতে? আল্লাহ বলবেন সে কেন কুমন্ত্রণা দিল সেই শাস্তি সে গ্রহণ করবে, তোমারে তো ঘাড়ে দুইটা পাপ করতে বাধ্য করে নাই, তুমি কুমন্ত্রণাটা নিজের ইচ্ছায় গ্রহণ করলা কেন, তুমি জাহান্নামে যাও। কোনটা বুঝতে পারছেন আপনারা? কাজেই আমি পাপ করি নাই, অমুকে তমুকে আমাকে পাপ করাইছে, এই বাহানা করে হাসরের মাঠে রেহাই পাওয়া যাবে না। এবার তৃতীয় দফা আল্লাহ জিজ্ঞাসা করবেন এবার বলো পাপ করলা কেন, প্রথম বলছিল করি নাই তিনভাবে প্রমাণ করেছেন, দ্বিতীয় দফা তার পাপের দায় দায়িত্ব অন্যকে চাপাইতে চাইছে পারে নাই, এবার যখন আল্লাহ জিজ্ঞেস করবেন এখন বলো পাপ করলা কেন, তখন আর কোন জবাব দিতে পারবে না, চুপ হয়ে যাবে। যখন জবাব দিতে পারবে না তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারহা সাবুনা দিরান ফাসলুকু। হে ফিরিস্তারা এই পাপিষ্টটাকে ধরো, তার গলায় লোহার বেড়ি লাগাও, তার হাতে লোহার বেড়ি লাগাও, তার পায়ে লোহার বেড়ি লাগাও, তাকে 70 হাত লম্বা জিঞ্জির দিয়া বাঁধো, জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালাও। আনুষঙ্গিক কথা বললাম অনেকগুলি, এগুলিও আমাদের জানা থাকলে অনেক উপকার হবে, এগুলি আমার মূল কথা নয়। আমার মূল কথা হইল দুনিয়াতে আসার পরে কে কি করবে না করবে আল্লাহ আগেই জানতেন, কাজে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে পরীক্ষা করবেন কেন, আল্লাহ জানার জন্য নয়, আমাদেরকে জানাবার জন্য, তোমার আমলের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এই কথাটা বুঝলেন কিনা? এই এতক্ষণে আমি আপনাদেরকে একটা কথা বুঝাবার চেষ্টা করছি, সামনের কথাগুলি বুঝার জন্য, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, আমরা নিজেরা আসি না, আল্লাহ যখন যাকে যেখানে পাঠান তখন সে সেখানে আসতে বাধ্য, চিরকাল থাকবে না কিছুদিনের জন্য, কারণ এটা চিরকাল থাকার জায়গা না, এটা পরীক্ষার জায়গা। আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য এখানে পাঠাইছেন, এখান থেকে বিদায় হয়ে যাব, পরকাল হইল পরীক্ষার ফলাফল ভোগ করার জায়গা। এই জন্য পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থী সবসময় স্থায়ীভাবে থাকে না, বের হয়ে যায়, তেমনিভাবে এই দুনিয়াতে কোনো মানুষ চিরকাল স্থায়ীভাবে থাকবে না, এখান থেকে বের হয়ে যাবে, যাবে পরকালের জগতে, সেখানে হইল পরীক্ষার ফলাফল ভোগ করার জায়গা। এখান থেকে যদি পরীক্ষায় পাশ করে আমরা পরকালে যাই, ফল ভোগ করবো জান্নাত, এখান থেকে যারা ফেল করে পরকালে যাবে, ফেল করার ফলাফল ভোগ করবে জাহান্নাম। আসে কেন যায় কেন প্রশ্নগুলির জবাব পরিষ্কার হইত কিনা দেখি। এই দুনিয়াতে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসি, আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য পাঠান, পরীক্ষার ফলাফল নিজে জানতে চান না আমাদেরকে জানাইতে চান? কিভাবে পরীক্ষা করা জানানির দরকার কি? পরীক্ষা না করলেই যদি জাহান্নামে দিয়া দিতেন, কোন জাহান্নামী তার ফলাফল গ্রহণ করতে রাজি হইত না। সেই শেষ বিচারের দিন যে তুমি অস্বীকার করতে না পারো যে না আমি কোন অপরাধে অপরাধী নই, এটা প্রমাণ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, তুমি যেন তোমার অপরাধের কথা অস্বীকার করার সুযোগ না পাও। কাজেই আমরা দুনিয়াতে একটা কঠিন পরীক্ষা দেওয়ার জন্য আসি, যার রং তামাশার জায়গা দুনিয়াতে নয়, একটা কঠিন পরীক্ষার হক। এতক্ষণ এই কথাটা বোঝাবার চেষ্টা করলাম আপনাদেরকে, দুনিয়া মানুষের রং তামাশার জায়গা নয়, এটা একটা কঠিন পরীক্ষার হক। একটা পরীক্ষার হলে বসে বসে একদল ছাত্র যদি প্রশ্নের জবাব না লেখে বসে বসে গান গায়, আমোদ প্রমোদ করে, রং তামাশা করে, বাদ্যাওয়ালায়, এরা যেই রকমের বুদ্ধিমান, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যারা আল্লাহর গুলামি ছেড়ে দিয়ে রং তামাশায় মত্ত হয়ে যায়, তারা সেই রকমের বুদ্ধিমান। বুদ্ধিমান বোকা, এদের মতো চরম বোকা জগতে আর কেউ হইতে পারে না। আসছিল পরীক্ষা দিতে, পরীক্ষা দেওয়ার খবর নাই, সে রং তামাশায় মত্ত। জান্নাত থেকে বের করে আমাদেরকে পাঠাবার সময় আল্লাহ বলেছিলেন কিছুদিনের জন্য যাও, পরীক্ষা দিয়ে আসো, আসার পরে ফলাফল ভোগ করো। তবে দুনিয়ার অন্যান্য পরীক্ষার্থীদের নিয়ম হইল, পরীক্ষার হলে ঢুকাবার পরে ছাত্রদেরকে প্রশ্নপত্র আউট করা হয় না, কোন প্রশ্নের কি জবাব শিখাইয়া দেওয়া হয় না। নাকি পরীক্ষার হলে, পরীক্ষার হলে দুনিয়াতে কোন পরীক্ষক, কোন এক্সামিনার পরীক্ষার্থী ছাত্রকে প্রশ্নের জবাব শিখাইয়া দেয় দেয় না? আল্লাহ এত বড় দয়াল, দুনিয়াটাকে আমাদের জন্য পরীক্ষার হল বানাইয়া এখানে আমাদেরকে ঢুকাইয়া প্রশ্নের জবাব কিভাবে দিলে আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারব, প্রশ্নের জবাব আমাদেরকে শিখাইয়া দেওয়ার জন্য সোয়া লক্ষ নবী রসুল দুনিয়াতে পাঠাইছে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে মানুষের পরীক্ষা সহজ না আল্লাহর পরীক্ষা সহজ? আল্লাহর পরীক্ষা সহজ। কোন মানুষ কোন ছাত্রকে পরীক্ষা করার জন্য পরীক্ষার হলে ঢুকাইলে সেইখানে তাদেরকে প্রশ্নের জবাব শিখাইয়া দেয় না, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়া নামের পরীক্ষার হলে ঢুকাইয়া এখানে শুধু প্রশ্নের জবাব শিখাইয়া দেওয়ার জন্য লক্ষাধিক নবী রসুল দুনিয়াতে পাঠাইছেন। নবী রসুল আসছেন শুধু এই জবাব শিক্ষা দেওয়ার জন্য, এইভাবে যদি দুনিয়াতে চলো, এইভাবে যদি প্রশ্নের জবাব লেখো, আল্লাহর পরীক্ষায় পাশ করবা, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথে জান্নাতে যাবে। এই ব্যবস্থাটা যে আল্লাহ করবেন, জান্নাত থেকে বের করে আমাদেরকে পাঠাবার সময় বলে দিয়েছিলেন, উল্নাহবিতু মিনহা জামিআন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা সবাই দুনিয়াতে যাও, এই কিছুদিনের পরীক্ষার জীবনে আমি যেভাবে তোমাদের পরীক্ষায় পাশ করার ব্যবস্থা বাতাইয়া দিব, সেই ব্যবস্থা যারা গ্রহণ করবে তারা চিরকালের জন্য জান্নাতে চলে আসবে। এই আল্লাহর বাতাইয়া দেওয়া ব্যবস্থাটার নাম ওই হেদায়েত। আল্লাহর বাতাইয়া দেওয়া ব্যবস্থাটার নাম হেদায়েত। দুনিয়াবাসী মানুষকে আল্লাহ হেদায়েত করবেন, পরীক্ষায় পাশ করার ব্যবস্থা বাতাইয়া দিবেন, দুনিয়াতে পাঠাবার সময় বলে দিয়েছিলেন, আল্লাহর সেই ওয়াদা আল্লাহ দুইভাবে পুরা করেছেন, লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া দুনিয়াবাসী মানুষকে আল্লাহর পরীক্ষায় পাশ করার রাস্তা দেখাইয়া দিয়েছেন। শতাধিক আসমানি কিতাব নাযিল করে এর মাধ্যমে দুনিয়ার মানুষ আল্লাহর পরীক্ষায় পাশ করার ব্যবস্থা বলে দিয়েছেন। আমরা যেন আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারি এর দুইটা ব্যবস্থা আল্লাহ করেছেন, নবী রাসূল পাঠাইছেন এবং আসমানি কিতাব নাযিল করেছেন। বুঝে আসলো কিনা বলুন, পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহ আমাদেরকে কতটা ব্যবস্থা দিয়েছেন? দুইটা ব্যবস্থা, একটা হইল নবী রাসূল পাঠানি আর একটা হইল আসমানি কিতাব নাযিল। এই সমস্ত নবী রাসূল পাঠাইয়া এবং এই সমস্ত আসমানি কিতাব নাযিল করিয়া আল্লাহর পরীক্ষায় পাশ করার জন্য আমাদেরকে যে ব্যবস্থাটা দান করেছেন এই ব্যবস্থাটার নাম হেদায়েত। ব্যবস্থাটার নাম হেদায়েত। এই হেদায়েত আল্লাহ যে ব্যবস্থা বাতে এদেন আল্লাহর পরীক্ষায় পাশ করিয়া পরকালের জীবনে সফল হইয়া জান্নাতি হওয়ার যে ব্যবস্থার বাতে এদেন, এটা বাতাইয়া দেন আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের সামনেই, কিন্তু সব মানুষে গ্রহণ করে না। একদল মানুষে আল্লাহর হেদায়েত গ্রহণ করে আর একদল মানুষে আল্লাহর হেদায়েত গ্রহণ করে না। যারা আল্লাহর হেদায়েত চিনার পরে, জানার পরে, বুঝার পরে সেই হেদায়েত যারা গ্রহণ করতে চায়, আল্লাহ দয়া মায়া করে তাকে হেদায়েতের পথে চালাইতে চালাইতে জান্নাত পর্যন্ত বলতে আল্লাহর বাতায় দেওয়া পথ জানার পরে, চিনার পরে, বুঝার পরেও যারা দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে এটা গ্রহণ করতে চায় না, আল্লাহ তাদেরকে জান্নাতের পথে পরিচালনা করেন না। এর দুইটা উদাহরণ শুনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেদায়েতের বাণী প্রচার করতে লাগলেন, গোটা সমাজের আঙ্গুলে গোনার মতো কয়েকজন লোক সারা সবাই দুশ্মনী শুরু করল। এই সমস্ত দুশ্মনদের মধ্যে সবচেয়ে বড় দুশ্মন ছিল দুইটা, এক দুশ্মনের নাম ছিল উমর আর এক দুশ্মনের নাম ছিল আবু জাহল। বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহর হেদায়েতের বাণী প্রচারের ফলে যারা দুশ্মনী করেছিল এদের মধ্যে বড় দুশ্মন কজন ছিল? এক নম্বর বড় দুশ্মন ছিল উমর আর দুই নম্বর বড় দুশ্মন ছিল আবু জাহাল। উমরের সিরিয়াল নম্বর ওয়ান, আবু জাহালের সিরিয়াল নম্বর টু, কেমন এটা বুঝবেন? একবার মক্কার একটা হল ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ সভা বসেছিল। সেই পরামর্শ সভায় মুহাম্মাদের হেদায়েতের বাণী প্রচার কিভাবে বন্ধ করা যায় বিভিন্ন জনে বিভিন্ন প্রস্তাব করল, আবু জাহাল মানেনি। শেষ পর্যন্ত মুহাম্মাদকে হত্যা করতে হবে এই প্রস্তাব আবু জাহাল মেনে নিল। আবু জাহাল মুহাম্মাদকে হত্যা করার প্রস্তাব মেনে নিল। কিন্তু যখন প্রশ্ন আসলো ঠিক আছে হত্যা করার প্রস্তাব সাব্যস্ত হইল, কে হত্যা করার জন্য যাবে? আবু জাহাল সাহস করে উমর বলেন মুহাম্মদকে হত্যা করার জন্য আমি যথেষ্ট। মুখে মুখে হত্যার প্রস্তাব মেনে নিলে বড় দুশ্মন হয় না হত্যা করার জন্য রওনা হইলে বড় দুশ্মন হয়? দুই দুশ্মনের মধ্যে বড় দুশ্মন সিরিয়াল নম্বর ওয়ান কার? উমরের। আবু জাহাল হইল দুই নম্বরের বড় দুশ্মন আর উমর এক নম্বরের বড় দুশ্মন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইটা দুশ্মনের জন্য আল্লাহ কাছে দোয়া করলেন, হে আল্লাহ এই দুইটা বড় দুশ্মনের অন্তত কোনো একটাকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের এই দোয়াটা দুই নম্বর দুশ্মনের বেলায় কবুল হইল না, এক নম্বর দুশ্মনের বেলায় কবুল হইল। আপনাদের বুঝার ব্যাপার হইল দুই নম্বর দুশ্মনটা তো তুলনামূলক ছোট, এক নম্বর দুশ্মনটা তুলনামূলক বড়। ছোট দুশ্মনটার বেলায় হেদায়েতের দোয়া কবুল হইল না, বড় দুশ্মনটার বেলায় হেদায়েতের দোয়া কবুল হইল কেন? এইটা হল বুঝার মতো কথা। এর কারণ হইল দুই নম্বর দুশ্মনটা দুশ্মনী করেছে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত হেদায়েতটা বুঝতে পারেনি, এক নম্বর দুশ্মনটা হেদায়েত বুঝা সত্ত্বেও হেদায়েত গ্রহণ করে। বেশ কম হইল কিনা? ব্যাসকমটা বুঝবেন পরিষ্কার ভাবে, আমি দুইজনের দুইটা ঘটনা বলি। উমর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে রওনা হইলেন, রাস্তায় এক লোক পাইয়া বলল যে মুহাম্মদ কুরআনের কথা বলে, এই জন্য তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, তোমার বোন আর ভগ্নি প্রতি যে কুরআন গ্রহণ করেছে তা কি জানো? উমর বলেন না তো। তিনি বলেন তাহলে আগে তোমার বোনকে আর তোমার ভগ্নি প্রতিকে কি করবা বলো? উমর বলে তাহলে কুরআন যদি আমার বোন এবং আমার বগ্নিপতি গ্রহণ করে থাকে তাহলে আগে বোন এবং বগ্নিপতিকে হত্যা করব, তারপরে মুহাম্মদকে হত্যা করব। এবার তিনি মুহাম্মদের রাসূলুল্লাহর বাড়ির পথ ছেড়ে দিয়ে বোনের বাড়ির পথ ধরলেন। ইয়া সত্য সত্যই বোন বগ্নিপতিকে কুরআন তেলাওয়াতে পাইয়ে, বোনকে মারতে মারতে পিটাইতে পিটাইতে সমস্ত শরীর দহন করে দিলেন, বোনের শরীর রক্তে লাল হয়ে গেল। এমত অবস্থায় উমরের মনে একটু দয়া মায়া হইল। তখন উমর বলেন তোমরা কি করতেছিলে, আমার হাতে একটু দাও দেখি। বোন বলেন তুমি না পা, তোমার হাতে আল্লাহর পবিত্র কালাম দেওয়া যায় না। তখন উমর জিজ্ঞেস করেন আমাকে কিভাবে পাক হতে হবে। বোন বলেন তুমি গোসল করে আসলে তোমার হাতে আল্লাহর পবিত্র কালাম দেওয়া যায়। বোনের কথা মতে উমর গোসল করে আসলেন, বোন কোরআনের যে অংশ পড়তেছিলেন উমরের হাতে দিলেন। এই প্রথমবারের মতো উমর হাতে নিয়ে যাচাই করার সুযোগ পাইলেন যে সত্যই আল্লাহর কালাম না মুহাম্মদের মন গড়া বানানো কথা। এর আগে যাচাই করা সুযোগ পান, তাহলে এতদিন দুশ্মনী করেছিলেন জেনে শুনে না না জেনে না বুঝে, না জেনে না বুঝে দুশ্মনী করেছিলেন। হাতে নিয়ে দেখলেন এইটা কোনদিন মুহাম্মদের মন গড়া কথা হতে পারে না। যখন উমরের বুঝে আসলো যে এইটা কোনদিন মুহাম্মদের মন গড়া কথা হতে পারে না, তখন তিনি তা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান। এখান থেকে আমি আশা করি আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন আল্লাহ হেদায়েত দান করেন কাকে। হেদায়েত বুঝার পরে যে গ্রহণ করতে চায়, বুঝেন নাই? আল্লাহ হেদায়েত দান করেন কাকে, যে হেদায়েত বুঝার পরে গ্রহণ করতে চায়। এক নম্বর দুশ্মনটা এতদিন হেদায়েত বুঝেনি, এই জন্য দুশ্মনী করেছিল, আজকে হেদায়েত বুঝার পরে গ্রহণ করতে চায়, আল্লাহ তাকে দান করে দিয়ে। এবার আসেন দুই নম্বর দুশ্মনের ঘটনায়। দুই নম্বর দুশ্মনটার এক বন্ধু ছিল, এই বন্ধু আবু জাহাল। আবু জাহাল এবং আবু জাহালের এক বন্ধু একদিন একা একা একটা ঘরের ভিতরে, দুইজন ছিল, তৃতীয় কেউ ছিল না। তখন আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞেস করে, বন্ধু আবু জাহাল, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, যদি আগে কথা দাও প্রশ্নের সঠিক জবাব দেবা তাইলে প্রশ্ন। কথা বুঝতে পারতেছে? আবু জাহাল বলল কথা দিলাম তুমি আমার বন্ধু, এই নিরিবিলি একা একা ঘরের ভিতরে তুমি যেই কথা জিজ্ঞাসা করবা আমি সঠিক জবাব দেব। তখন আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে এগুলি সত্য না মিথ্যা? আবু জাহাল জবাব দেয়, বন্ধু মুহাম্মদের মতো সত্যবাদী ব্যক্তি জগতে আর কেউ নাই, মুহাম্মদ যত কথা বলে সবগুলি করায় গন্ডায় সত্য কথা বলে, একটা কথা মিথ্যা নয়। তখন আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞাসা করে, যেই কথা গুফনে তুই ঘরের ভিতরে আমার কাছে স্বীকার করলি সেই কথা সমাজের মানুষের কাছে স্বীকার করস না কেন? তখন আবু জাহাল বলে, তোমার কাছে বন্ধু হিসাবে আগেই কথা দিয়েছি সত্য কথা বলবো, এই জন্য বললাম সমাজের মানুষের কাছে যদি আমি এই কথা স্বীকার করি আর মুহাম্মদের কথা যদি আমি গ্রহণ করি তাহলে এই সমাজে আমার বলতে কোনো দলই থাকবে না, আমার দলটা ভেঙে যাবে, আমার দলের সবগুলি সদস্য মুহাম্মদের দলে চলে যাবে। যেই সত্য গ্রহণ করলে নিজের বাহাদুরি থাকে না, নিজের নেতৃত্ব থাকে না, নিজের কর্তৃত্ব থাকে না, যেই সত্য গ্রহণ করলে নিজের দল থাকে না, এই সত্য গ্রহণ করার কোন যুক্তি নাই। বুঝে থাকলে বলুন, উমর হেদায়েতের কথা না জেনেই গ্রহণ করল না, না জেনে শুনেই গ্রহণ করতে রাজি হইল। এখান থেকে আপনাদের দুইটা কথা স্মরণ রাখতে হবে সামনের কথাগুলি। এক নম্বর, আল্লাহ হেদায়েত দান করেন কারে, বুঝার পরে যে গ্রহণ করতে চায়। আল্লাহ হেদায়েত দান করেন না কারে, বুঝার পরে গ্রহণ করতে চায় না। এই দুই কথার দুইটা উদাহরণ আবু উমর এবং আবু জাহাল, এই দুই কথার দুইটা উদাহরণ উমর এবং এই কথাগুলি বুঝলে পরে বা যদি আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের তফসির বুঝবে। আয়াতের তফসীর ইনশাআল্লাহ নামাজের পরে হবে, এখন নামাজের সময় হয়ে গেছে। যাদের উজু নাই উজু করেন, যাদের উজু আছে খাতা গুলি দিয়ে দাঁড়ান ইনশাআল্লাহ। হাকিম যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অর্থ হল আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। এখানে দুইটা কথা আমাদের বুঝতে হবে তফসীরের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে। একটা কথা হল আল্লাহ কাকে হেদায়েত করতে চান, আর একটা কথা হল যাকে আল্লাহ হেদায়েত করতে চান তার অন্তরটাকে যে ইসলামের জন্য খুলে দেন, এই খুলে দেওয়ার ব্যাখ্যাটা কি? প্রথম কথার জবাবটা আমাদের আজ পর্যন্ত আলোচনা, আল্লাহ যাকে হেদায়েত করতে চান। একটু দয়া করে বলবেন কি নামাজের আগের কথাগুলি বুঝে থাকলে মনে থাকলে, আল্লাহ কাকে হেদায়েত করতে চান, যে হেদায়েত বুঝার পরে তা গ্রহণ করতে চান। উমরের জন্য যেমন ভাবে আল্লাহর রাসূল হেদায়েতের দোয়া করেছিলেন, আবু জাহালের জন্য তেমনি ভাবে আল্লাহর রাসূল হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বেলায় রাসূলের দোয়া কবুল হইল কেন, হেদায়েত বুঝার পরে গ্রহণ করতে চান। আবু জাহালের বেলায় কবুল হইল না কেন, কাজেই এই আয়াতের তফসীরে আমাদের যে দুইটা কথা বোঝার দরকার, একটা কথা ভূমিকার ভিতরে আলোচনা হয়ে গেছে, এটা বুঝলেই দ্বিতীয় কথাটা বোঝা সহজ। হেদায়েতের কথা বোঝার পরে যারা গ্রহণ করতে চায় আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করে। হেদায়েতের কথা বুঝার পরে যারা গ্রহণ করতে চায় না আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে চালান না। এখন দ্বিতীয় কথা হল আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান তাদের অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন, ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাপার কি? এই আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতের তফসীর শিখতে চাইল। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন, ইসলামের জন্য কোন মানুষের অন্তরকে খুলে দেওয়ার ব্যাখ্যা কি? জবাবে আল্লাহর রাসূল বলেন, এর ব্যাখ্যা হল আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার অন্তরের মধ্যে আল্লাহ একটা নূর দান করে, তার অন্তরে আল্লাহ একটা নূর দান করে। যার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে সে হেদায়েতের পথে আছে, যার অন্তরে আল্লাহর দেওয়া নূর নাই সে হেদায়েতের পথে নাই। সাথে সাথে আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন কার অন্তরে হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন না, এটা বুঝার উপায় কি? এই প্রশ্নের জবাবটা আপনারা বুঝলে এখানে যারা বসা আছেন উঠার আগেই টের পাবেন আপনার অন্তরে হেদায়েতের নূর আছে কিনা। এগুলি আমাদের ভালো রকম বুঝতে হবে এবং স্মরণ রাখতে হবে। এগুলি বুঝে জীবনে কাজে লাগানো না লাগানোর উপর জীবনকে সফল করা না করা নির্ভর করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যার অন্তরে আল্লাহর নূর আছে আল্লাহর হেদায়েতের নূর আছে তাকে চিনার উপায় কি? জোয়াবে রাসুল বলেন তিনটা আলামতের দ্বারা তাকে চিনা গেল। যার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে প্রমাণ হবে তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে না প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেন নাই। এই তিন আলামত কি কি এই আয়াতের তফসিরে আল্লাহ রাসূল বলেন। প্রথম নম্বর আলামত হইল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, যার অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন তার প্রথম লক্ষণ হইল আলামত হইল সে দুনিয়ামুখী হবে না, দুনিয়ামুখী হবে না। আবারও ব্যাখ্যার দরকার দুনিয়ামুখী হওয়া না হওয়ার ব্যাখ্যা কি? খুব সহজ ব্যাখ্যা, সরল ব্যাখ্যা, যে ব্যক্তি দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগ করতে চায় সে দুনিয়ামুখী, যে দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করতে চায় না সে দুনিয়ামুখী নয়। বুঝতে অসুবিধা নেই, কথা পরিষ্কার বোঝা যায় না? বুঝে থাকলে বলুন তো দুনিয়ামুখীকে দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করতে চায়, দুনিয়াটাকে যারা হারাম উপায়ে উপভোগ করতে চায় এরা আখেরাতমুখী নয়, এরা দুনিয়ামুখী, এরা জান্নাতমুখী নয়, এরা পরকালমুখী নয়, এরা দুনিয়ামুখী। দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করার আর ব্যাখ্যা লাগে না, এটা আমরা সবাই বুঝি। যেই লোক চুরি করে, যেই লোক ডাকাতি করে, যেই লোক ছিনতাই করে, যেই লোক হাইজ্যাক করে, যেই লোক জবরদখল করে, যেই লোক জিনা ব্যভিচার করে, যেই লোক সন্ত্রাস করে, আখেরাত বুক করতে চায় না দুনিয়া বুক করতে চায়? হালাল উপায় না হারাম উপায়? প্রমাণ হইল লোকটা দুনিয়ামুখী, তার অন্তরে হেদায়েতের নূর নাই। আপনার মনকে জিজ্ঞেস করেন আপনি কি দুনিয়াটাকে হারাম উপায়ে বুক করতে চান? মন যদি বলে চাই বুঝে নিবেন আপনার অন্তরে হেদায়েতের নূর নাই। আপনার মনকে জিজ্ঞেস করুন আপনি কি দুনিয়াটাকে হারাম উপায়ে বুক করতে চান? যদি মন বলে চাই না, কারণ দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করলে ঠিকানা জাহান্নামে হবে। এই জাহান্নামের ভয়ে আমি দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করতে চাই না মন যদি বলে, প্রমাণ হল আপনার অন্তরে হেদায়েতের নূর আছে। আমার কথা বুঝে থাকলে তো কার অন্তরে হেদায়েতের নূর আছে আর কার অন্তরে নাই এটা একজনেরটা আর একজনের না বুঝলেও যার যারটা টের পাওয়ার কথা, না টের পাওয়া যায় না? আমারটা আপনি টের পাবেন না, আপনারটা আমি টের পাবো না, কিন্তু প্রত্যেকে যার যারটা টের পাবেন। এবার বলুন আমাদের সমাজে কি কোন লোকে চুরি করে আখেরাত বুক করার জন্য না দুনিয়া বুক করার জন্য? হালাল উপায় না হারাম? কেউ কি সুদ খায়? কেউ কি ঘুষ খায়, কেউ মদ খায়, কেউ গাঞ্জা খায়, আখেরাত বুক করার জন্য না দুনিয়া বুক করার জন্য। প্রমাণ হইল তার অন্তরে হেদায়েতের নূর আছে, পরিষ্কার কথা, পরিষ্কার কথার মধ্যে কোন জটিলতা নাই, খুব সাফ কথা, পরিষ্কার কথা। যে ব্যক্তি দুনিয়াকে হারাম উপায়ে বুক করার জন্য চেষ্টা করে তার অন্তরে হেদায়েতের নূর নাই, সে দুনিয়ামুখী। দুনিয়ামুখীদের ঠিকানা জাহান্নাম, দুনিয়ামুখীদের ঠিকানা জাহান্নাম। যে জিনা করে আখেরাত বুক করতে চায় না, দুনিয়া বুক করতে চায়, হালাল উপায় না হারাম উপায়, হারাম উপায়। ইসলাম এত বড় পবিত্র একটা ধর্ম, এই ধর্মে যত কাজ মানুষের উপকারী আছে সবগুলি কাজ করতে বলে, যত কাজ আছে মানুষের ক্ষতিকর সবগুলি কাজে ইসলাম বাধা দেয়, এটার নাম ইসলাম। ইসলাম এমন একটা ধর্মের নাম যেই ধর্ম মানুষকে সকল প্রকার উপকারী কাজ করতে বলে, সকল প্রকার ক্ষতি কাজ করতে বাধা দেয়, যেই ধর্ম সেই ধর্মের নাম ইসলাম। এর একটা মাত্র উদাহরণ দিচ্ছি আপনাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একায়াতে বলেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله هي أبيبا بكرا তোমাদের অধীনস্থ যুবক যুবতীরা যদি বিয়ে করতে চায় তাহলে তাদেরকে বিয়ে করতে দাও, যদি বিয়ে করার আগে তারা অভাবগ্রস্ত হয় আর সহি নিয়তে বিয়ে করে তাহলে বিয়ে করার কারণে আমি আল্লাহ তাকে ধনী বানাইয়া দেব। আল্লাহ মিথ্যা বলে না, সত্য বলে? আল্লাহ বলতেছেন কথা দিলাম, বিয়ে করলে ধনী হইবা, বিয়ে করলে ধনী হইবা, বিয়ে করলে ধনী হইবা, একটা মাত্র শর্ত, সহি নিয়তে বিয়ে করতে হবে। কেমন নিয়তে? বিয়ে করার আবার সহি নিয়ত। বসিরিনে কারাম তফসিরের কিতাবে লেখেছে বিয়ে করার সহি নিয়তের ব্যাখ্যা হইল তিনটা। এক নম্বর, আমি যেন ভিন্ন কোন নারীকে কুনজরে না দেখি, আমার নজরটাকে ভিন্ন নারী দেখার পাপ থেকে হেফাজত করার জন্য বিয়া করি, দেখো এই নিয়তে বিয়া। কেমন নিয়তে বিয়া? এবার বলেন আপনাদের সমাজে কতজন মুসলমান সহি নিয়তে বিয়া করে? বিয়া করলে আল্লাহ ধনী বানিয়ে দেবেন, এমনি না সহি নিয়তে করে দেব। সহি নিয়তের দুই নম্বর ব্যাখ্যা, আমার চরিত্র হেফাজতের জন্য বিয়া করি, আমি যেন ভিন্ন কোন নারীর সাথে গিয়ে আমার চরিত্র ধ্বংস না হয় এই উদ্দেশ্যে বিয়া করি। সহি নিয়তে বিয়া করার দুই নম্বর ব্যাখ্যা। সহি নিয়তে বিয়া করার তিন নম্বর ব্যাখ্যা হইল, বিয়ে করা আমার নবীর সুন্নত, আমার নবী বিয়েকে সুন্নত সাব্যস্ত করেছেন, কেন? মানুষের সন্তান যেন হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম না হইয়া, মানুষের সন্তান যেন আশরাফুল মখলুকাতের মতো জন্ম হতে পারে, এই জন্য নবী বিয়ে করা উম্মতের জন্য সুন্নত করেছেন, সেই সুন্নত পালনের জন্য বিয়া করি, যার নাম সহি নিয়তে বিয়া করা। এগুলি কি মুসলমানদের জানা দরকার, স্মরণ রাখা দরকার? আমার চক্ষু হেফাজতের জন্য বিয়া করি, আমার চরিত্র হেফাজতের জন্য বিয়া করি, নবীর সুন্নত পালনের জন্য বিয়া করি, তিন ব্যাখ্যা মতে যারা বিয়া করে এরা সহি নিয়তে বিয়া করে। এই সহিনিয়তে বিয়া করার পরে তুমি বিয়ের আগেই ছিলে অভাবী, বিয়ে করার পরে আরেকজন খানেওয়ালা বাড়ল, তাইলে তো অভাব আর কমার কথা না, আরো বাড়ার কথা, আরো বাড়ার কথা। আল্লাহ বলে অভাব আর বাড়বে না, এখন থেকে তোমার অভাব কমতে থাকবে। তোমার শুধু দুইটা ডিউটি পালন করতে, এক নম্বর রুজি রোজগারের চেষ্টা করবে তুমি হালাল উপায়, হালাল রুজির চেষ্টা করো। দুই নম্বর হালাল উপায়ে চেষ্টা করলে যে পরিমাণ রুজি হয় এতে তুষ্ট থাকো, তুষ্ট। হালাল রুজির চেষ্টা করা, হালাল রুজিতে তুষ্ট থাকা, দুইটা ডিউটি পালন করবা। তুমি বিয়ার আগে গরিব ছিলে, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে ধনী বানায়ার। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ বিয়া করতে নিষেধ করেছেন না আদেশ করেছেন? ক্ষতিকর জিনিস না, লাভজনক। ইসলাম এমন একটা ধর্মের নাম যে ধর্মে সকল প্রকার লাভের কাজে আদেশ করে, সকল প্রকার ক্ষতির কাজে নিষেধ করে, এমন ধর্মের নাম ইসলাম। ইসলাম আমাদেরকে বিয়া করতে আদেশ করেছে ক্ষতির জিনিস হওয়ার কারণে না লাভের জিনিস হওয়ার কারণে। এরপরে আর এই ব্যাপারে আরেকটা আয়াত দেখেন, আল্লাহ বলেন ولا تقربوا الزنا انه كان فاحشة ومقتا وساء سبيلا شدان بياچارا কোনো নারীর সাথে যৌবনের আনন্দ করতে যায় না, বিয়াছারা কোনো নারীর সাথে আমোদ প্রমোদ করতে যায় না, এটা তোমাদের জন্য ক্ষতি। বিয়া সারা যুবক যুবতীর মিলামিশা মানুষের জন্য লাভ না ক্ষতি? কি ক্ষতি? বিয়া সারা নারী পুরুষের মিলামিশার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটি হল ইজ্জত নষ্ট, মান ইজ্জত নষ্ট। আপনার যুবতী মেয়েকে যদি কোন যুবক পুরুষ কুনজরে দেখে, এতে আপনার ইজ্জত বাড়ে না নষ্ট? ইজ্জত যে আমার যুবতী মেয়েরে বেহরদা চলতে দিলে, রাস্তার পুরুষে আমার যুবতী মেয়েরে কোন ধরে দেখলে যে আমার ইজ্জত নষ্ট হয়, এটা বোঝার মতো সেন্স থাকতে হবে। সব মুসলমানের সেন্স ঠিক আছে? সেন্স লেস হয়ে আসে, সেন্স ঠিক থাকতে হবে, সেন্স জাগ্রত করতে হবে। আমার যুবতী স্ত্রীকে ভিন্ন পুরুষ কোন দরে দেখলে আমার ইজ্জত নষ্ট হয়, আমার যুবতী গুণকে ভিন্ন যুবক কোন দরে দেখলে আমার ইজ্জত নষ্ট হয়, আমার যুবতী স্ত্রীকে ভিন্ন পুরুষ কোন দরে দেখলে আমার ইজ্জত নষ্ট হয়। এই জন্য ইসলাম বলে সারা জীবনের বরণ পোষণের দায়িত্ব না নিয়া সঙ্গম করবা দূরের কথা, তাস করবা দূরের কথা, চুমু খাইবা দূরের কথা। একটা মেয়েকে সারা জীবন লালন পালন করার ডিউটি না নিয়া কুনজরে চাইতে অভাব। যদি লুলুক দৃষ্টিতে একটা মেয়ের মুখ দেখে যদি মজা ভোগ করতে চাও, বিয়ার আগের মাধ্যমে তার সারা জীবনের লালন পালনের দায়িত্ব গ্রহণ করো। কত বড় ইজ্জত দিল ইসলাম নারীকে! ইসলামের বিধানে ইসলাম ওই সমস্ত কাজের আদেশ করে যে সমস্ত কাজ মানুষের জন্য মঙ্গলজনক, ইসলাম ওই সমস্ত কাজ নিষেধ করে যেগুলি মানুষের জন্য অমঙ্গলজনক। লাভের কাজের আদেশ করে, ক্ষতির কাজের নিষেধ করে যেই ধর্ম, সেই ধর্মের নাম ইসলাম। কথা বুঝলেন কিনা দেখেন, আজকের থেকে ভালো রকম মনে রাখেন। যদি ভিন্ন কোন ধর্মাবলম্বী আপনাদেরকে জিজ্ঞাসা করে যে ইসলাম কিসের নাম, এক কথায় জবাব, ইসলাম এমন একটা ধর্মের নাম যে ধর্ম মানুষকে সকল প্রকার লাভের কাজের আদেশ করে আর সকল প্রকার ক্ষতির কাজে নিষেধ করে, এমন ধর্মের নাম। দেখি নোশনটা মনে থাকবে, মনে থাকবে। সুতরাং ইসলামে কোনো খারাপ কাজ নাই, ইসলামে কোনো খারাপ কাজ নাই। বুঝে থাকলে বলুন বিয়া সারা নারীর সাথে সঙ্গম করা ভালো কাজ? ইসলামে আছে সমর্থন? বিয়া সারা নারীকে চুমু খাওয়া ভালো কাজ? ইসলামে আছে সমর্থন? নাই। বিয়া সারা নারীকে কোন দরে দেখা ভালো কাজ না খারাপ কাজ? ইসলামের সমর্থন আছে? নাই। উদাহরণের দ্বারা বুঝতেছেন কিনা ইসলাম কোন জিনিসের নাম? ইসলাম এমন একটা ধর্মের নাম যেই ধর্ম মানুষকে সকল প্রকার খারাপ কাজ করতে বাধা দেয়, সকল প্রকার ভালো কাজ করতে বলে, এই ধর্মের নাম ইসলাম। উদাহরণস্বরূপ অন্যায় ভাবে কোন নির্দোষ মানুষকে কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করে? সামান্য কষ্ট দেওয়া যদি ইসলাম সমর্থন করে? এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার মুখের আক্রমণের দ্বারা যদি আরেকজন নিরাপদ থাকে, তোমার মুখের আক্রমণের দ্বারা যদি আরেকজনে কষ্ট না পায়, তোমার হাতের ব্যবহারের দ্বারা যদি আরেকজনে কষ্ট না পায়, তাইলে তুমি সত্যিকারের মুসলমান। সত্যিকারের মুসলমান হইতে গেলে যদি আমার ব্যবহারকে মানুষের জন্য কষ্টদায়ক ব্যবহার থেকে যদি আমার বিরত থাকতে হয়, যে কথা বললে মানুষের কষ্ট হবে এমন কথার থেকে আমার বিরত থাকতে হয় মুসলমান হওয়ার জন্য, তাইলে বুমা বানাইয়া গুফনে বুমা ফুটাইয়া নিরীহ মানুষকে হত্যা করলে কোন মুসলমান হইল? আমার কথার দ্বারা মানুষকে কষ্ট দিলে যদি আমি সত্যিকারের মুসলমান হতে পারি, আমার ব্যবহারের দ্বারা কাউকে কষ্ট দিলে যদি আমি খাঁটি মুসলমান হতে পারি না, গুফনে বোমা বানাইয়া এই বোমা বিস্ফোরণ ঘটাইয়া নিরীহ মানুষ হত্যা করলে আমি কেমন মুসলমান হতে পারি? সন্ত্রাস আর কোন জিনিসের নাম বুঝে থাকলে এবার বলুন, ইসলাম সন্ত্রাস সমর্থন করে না বাধা দেয়? ইসলাম কোন জিনিসের নাম? সকল প্রকার খারাপ কাজে বাধা দেয়, সকল প্রকার ভালো কাজ করতে বলে, এমন ধর্মের নাম ইসলাম। আল্লাহর রাসূল বলেন, যার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে প্রমাণ হবে তার অন্তরে হেদায়েতের নূর আছে। এক নম্বর বলেন আপনার, হ্যাঁ একজনের মনে আছে, দুনিয়ামুখী হবে না, দুনিয়ামুখী হবে না। যে ব্যক্তি বিয়ে না করে কোন নারীর সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব না নিয়ে তারে দেখে দেখে বুক করতে চায়, তারে শুইয়া শুইয়া বুক করতে চায়, তার মুখে চুমা খাইয়া বুক করতে চায়, তারে নিয়া হোটেলে নিরিবিলি রাত কাটাইয়া বুক করতে চায়, আছে তার অন্তরে হেদায়েতের নূর? আল্লাহ রাসূল বলেন, হেদায়েতের নূর যার অন্তরে আল্লাহ দান করেছেন, এই লোকটা দুনিয়ামুখী হবে না। ব্যাখ্যা হইল, অন্যায় ভাবে দুনিয়াকে উপভোগ করার চেষ্টা করবে না। কাজেই আমি যদি সুদ খাওয়ার জন্য চেষ্টা করি, আমি যদি কুশ খাওয়ার জন্য চেষ্টা করি, আমি যদি মদ খাওয়ার জন্য চেষ্টা করি, আমি যদি গাঞ্জা খাওয়ার জন্য চেষ্টা করি, আমি যদি জবরদখলের জন্য চেষ্টা করি, আমি যদি হাইজেকের জন্য চেষ্টা করি, আমি যদি সন্ত্রাসের জন্য চেষ্টা করি, আমি যদি খুন খারাপির জন্য চেষ্টা করি, আমি যদি জিনা ব্যভিচারের জন্য চেষ্টা করি, তাহলে প্রমাণ হইল হেদায়েতের নূর আসে? কথাটা বুঝতে কি কঠিন? সহজ কথা, বুঝা কঠিন ব্যাপার নয়, স্মরণ রাখা এবং ফলো করা কঠিন ব্যাপার। স্মরণ রাখা এবং ফলো করা কঠিন ব্যাপার, বুঝা কঠিন ব্যাপার নয়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিলাম, আসো কি কোন উপদেশ গ্রহণ করতে পারো? কোরআন দিয়ে আল্লাহ উপদেশের ব্যাপারে কঠিন করে দিচ্ছেন, বুঝেই আসে না, সহজ করে দিচ্ছেন উপদেশের জন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি, আসো কি কোন উপদেশ কোরআনের উপদেশ গ্রহণ করতে পারো? গেল এক নম্বর আলামত, আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিলেন কি না তা প্রমাণ হওয়ার এক নম্বর আলামত দুনিয়া মুখী হব না, অন্যায়ভাবে হারাম উভয়ে দুনিয়াকে উপভোগ করার চেষ্টা করব। বুঝে থাকলে বলুন তো, যার অন্তরে হেদায়েতের নূর আছে তাকে হারাম রুজি করার চেষ্টা করবে, জিনার চেষ্টা করবে, সন্ত্রাসের চেষ্টা করবে, হাইজেকের চেষ্টা করবে, জবরদখলের সুদ ঘুষ মদ গান্দার চেষ্টা করবে না, কারণ তার অন্তরে হেদায়েতের নূর আছে। দুই নম্বর আলামত, এক নম্বর আলামত ছিল দুনিয়ামুখী হবে না, আল্লাহ রাসূল বলেন দুই নম্বর আলামত হইল লোকটা পরকালমুখী হবে, পরকালমুখী হবে, চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্তে মুহূর্তে সে যতটা কাজ করে প্রত্যেকটা কাজের বেলায় সে চিন্তা করবে এই কাজের দ্বারা আমার পরকাল উজ্জ্বল হবে না অন্ধকার হবে, আগে সিদ্ধান্ত হোক তারপরে করবে। চব্বিশ ঘন্টার ভিতরে আমি যতটা কাজ করি কাজটা করার আগে আমি সিদ্ধান্ত নেব যে এই কাজের দ্বারা আমার পরকাল ভালো হবে না খারাপ হবে, যদি পরকাল ভালো হয় করব, পরকাল ভালো না হইলে কাজটা করব না, তাহলে সে পরকাল কিমুখী। আরো সহজ সরল ভাবে বলতে গেলে যে সমস্ত কাজের দ্বারা পরকালে শান্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, এই সমস্ত কাজ করবে যে ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন সে পরকালমুখী। পরকালের শান্তি এবং মুক্তি হওয়ার কাজ যারা করে তারা কোনমুখী, পরকালমুখী। আমি যদি নামাজ পড়ি না পরকালমুখী, আমি যদি রোজা রাখি না পরকালমুখী, আমি যদি আল্লাহর ইবাদত যথারীতি করি না পরকালমুখী, আমি যদি নবীর সুন্নত ঠিক মতে পালন করি না পরকালমুখী, পরকালমুখী। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান আল্লাহর এবাদতে নাই, নবীর সুন্নতে নাই, কেন? বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান দুনিয়ামুখী পরকালমুখী নয়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা ধনের অভাবে কষ্ট করবে দুনিয়াতে এই আশঙ্কা আমার নাই, আমার উম্মতেরা ধন পাইয়া পরকালমুখী হতে পারবে না দুনিয়ামুখী হয়ে যাবে ওই আশঙ্কা আমার আছে, ধনের অভাবে কষ্ট করবে সেই আশঙ্কা সেই চিন্তা করি না, ধনের লোভে পরে দুনিয়ামুখী হয়ে যাবে ধনের লোভের কারণে আখেরাতমুখী থাকতে পারবে না ওই চিন্তা করি। বলেন তো রাসূল যে অবস্থার আশঙ্কা করছেন সেই অবস্থায় আমরা বর্তমানে পড়েছি কিনা, অথচ আখেরাত মুখী হইলে আল্লাহ দুনিয়াতেও শান্তি দান করেন আখেরাতেও শান্তি দেন, দুনিয়ামুখী হইলে দুনিয়া দেহ শান্তি নাই আখেরাতেও শান্তি নাই। আরেকটা আয়াতে আল্লাহ খুব পরিষ্কার ভাবে একটা ঘটনা দিলেন, আল্লাহ বলেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يرتولوا হে মুমিনগণ, মুসলমানগণ, দুনিয়ার জীবনেই আমি তোমাদেরকে তিনটি পুরস্কার দেব যদি তোমরা একটা কাজ করো। আল্লাহ মুমিন মুসলমানদেরকে বলতেছেন দুনিয়াতেই আল্লাহ মুমিন মুসলমানদেরকে তিনটা পুরস্কার দিবেন যদি তারা মাত্র একটা কাজ করে। পুরস্কার তিনটা কি কি? এক নম্বর, দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে, সারা বিশ্বের শাসন ক্ষমতা আল্লাহ বলেন তোমাদের হাতে দেব। দুই নম্বর, আমি আল্লাহ নিজের দায়িত্বে ইসলামকে, তোমাদের ইসলামকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেব। তিন নম্বর, জালিমদের সন্ত্রাসী হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব। দুনিয়ার শাসন ক্ষমতা পাবে, ইসলামকে সুপ্রতিষ্ঠিত পাবে, জালিমদের হামলার থেকে নিরাপদে থাকবে। তিনটা পুরস্কার দেব তোমাদেরকে দুনিয়ার জীবনে, এগুলি আখেরাতের পুরস্কার, দুনিয়ার পুরস্কার। যদি তোমরা একটা কাজ করো, সেই কাজটা কি, তোমরা যদি নেক আমল করো, যে আমলের দ্বারা আখেরাতে শান্তি আর মুক্তি পাওয়া যায়, সেই আমল যদি করো, তাহলে শুধু আখেরাতে নয় দুনিয়াতেই দেব তিন পুরস্কার। নেক আমল করলাম আখেরাতের শান্তি আর মুক্তির জন্য, আল্লাহ বলেন আখেরাতেরটা তো পাবে, এর আগে দুনিয়ার জীবনেই বোনাস পাবে তিনটা। নেক আমলের বেতন হইল আখেরাতের জান্নাত, আর দুনিয়াতেই আছে তার তিনটা বোনাস। নেক আমল করা মানে আখেরাতমুখী হওয়া। আমি নেক আমল করলাম আখেরাতমুখী হইলাম, আখেরাতে জান্নাত পাবো, সেটা আমার নেক আমলের বেতন। বোনাস আছে নি বেতনের ঘরে, বেতনের আগে বোনাস পাবে, বেতনের আগে ডিউটিটা পালন করো, আখেরাত কি হও, যে আমলের দ্বারা আখেরাতে জান্নাত পাওয়া যায় সেই আমল করো, এটা ডিউটি, এটা যদি পালন করো তাহলে ডিউটির বেতন জান্নাত পাবে পরকালে, আর বোনাস পাবে দুনিয়াতেই আগে আগে ভাগে। এই তিনটা আমরা আল্লাহর বুদ্ধিতে নাই, আমাদের বুদ্ধি আলাদা, আমাদের বুদ্ধি হল শাসন ক্ষমতা গ্রহণ পাওয়ার জন্য আন্দোলন করতে হবে। আল্লাহ কি বলছেন, শাসন ক্ষমতা হওয়ার জন্য আন্দোলন করো না, আমলবালা করো, আমলবালা করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শাসন ক্ষমতা পাইছিলেন, আন্দোলন করে না, আমলবালা করে। একটা উদাহরণ দিয়েছিলেন, বড় মজার উদাহরণ, চমৎকার উদাহরণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কাবাসীর জুলুম অত্যাচারে হিজরত করে মদিনা চলে গেলেন, সুখে দুঃখে। ওইখানে যাওয়ার ছয় বছর পরে স্বপ্নে দেখলেন নিরাপদে কাবা ঘরের তোয়াব জিয়ারত করতেছে। স্বপ্নের কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, নবীগণের স্বপ্ন তো সত্য, আমাদেরকে নিয়ে চলেন, আমরা একটু অবলম্বন পালন করে। প্রায় দেড় হাজার সাহাবায়ে কেরামকে নিয়ে রসুল মক্কা থেকে রওনা হইলেন, 500 কিলোমিটার দূরে, প্রায় 350 মাইল মক্কা থেকে 19 মাইল দূরে মাত্র রয়েছেন, আর মাত্র 19 মাইল দূরে আছে মক্কা, এমন জায়গার নাম হুদাইবিয়া। মক্কাবাসী বাধা হয়ে গেল, তোমাদেরকে মক্কা থেকে তাড়াইয়া দিছি দল বল নিয়ে মক্কাতে প্রবেশ করার জন্য। তারা বললেন মক্কা দখল করার জন্য আসেনি, দেখেন মক্কা তোমরা আমাদেরকে মক্কা থেকে খেদাইছ, মক্কা দখল করার জন্য আসেনি, আল্লাহর ঘরে তপ করে আবার মদিনায় চলে গেল। তারা বলে কথা যদি এটা সত্য হয়ে থাকে, কন্ট্যাক্ট করো আমাদের সাথে, চুক্তিতে আবদ্ধ, চুক্তি হইল। এই চুক্তির মধ্যে একটা কথা হইল যে এই চুক্তির মেয়াদ হবে আগামী 10 বছর, এর ভিতরে মক্কার কোন মানুষ ও মদিনার কোন মুসলমানের উপর হামলা করবে না, লুটতরাজ করবে না, মদিনার কোন মুসলমান ও মক্কার কোন অমুসলমানের উপর হামলা করবে না, লুটতরাজ করবে না। এই চুক্তির একটা, এই কন্ট্রাক্ট, এই এই সন্ধির একটা চুক্তি। এদিকে মক্কা থেকে একজন মানুষ মুসলমান হওয়ার কারণে মক্কাবাসী নির্যাতন করতেছে, চুক্তির মধ্যে আরো উল্লেখ ছিল যে মক্কার কোন মুসলমান মদিনায় গেলে মদিনাবাসী তারা আশ্রয় দিতে পারে। কাজে এই লোকটা মদিনায় যাইতে পারতেছে না, চুক্তি মতে গিয়ে জায়গা পাবে না, আর এখানে শান্তি মতে থাকতে পারে না, এরা জুলুম নিজের। এই লোকটা মক্কা থেকে পালাইয়া গেল, মদিনায় আশ্রয় পাইল না, মক্কাবাসী সিরিয়ার বাজারে যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে এই রাস্তার পাশে ঘাঁটি বানাইল, আরেকটা লোকের ঘাঁটি বানাইল। মক্কার লোকেরা যে সমস্ত মাল নিয়ে যায় সিরিয়ার বাজারে ব্যস্ত, এইগুলিও লুণ্ঠন করে, আর সিরিয়ার বাজার থেকে যেগুলি যে মাল নিয়ে আসে মক্কা পৌঁছাইত, এইগুলিও লুণ্ঠন করে। এই অবস্থায় মক্কাবাসী মোহাম্মদ রসুল্লার কাছে মদিনায় গিয়া কইল, আমরা যে প্রস্তাব দিছিলাম মক্কার কোন মুসলমান মদিনায় আসলে আশ্রয় দেওয়া যাবে না, আমাদের এই শর্তটা ক্যান্সেল করুন, এই দুইটা হাইজেকারকে আপনি আশ্রয় দিয়া দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের এই প্রস্তাব মানলেন না, বরং তাদের কাছে সংবাদ পাঠাইলেন, এদের সাথে আমাদের কন্ট্রাক্ট দিছে, এরা যেমন ভাবে আমাদের উপর হামলা করবে না, আমাদের কিছু লুটবে না, আমরাও তাদের উপর হামলা করব না, আমরাও তাদের কিছু লুটব না। তোমাদের মুসলমান হওয়ার কারণে তারা যদি নির্যাতন করে তোমরা আল্লাহর কাছে পুরস্কার পাইবা, তারা আল্লাহর কাছে শাস্তি পাবে, কিন্তু এই শান্তি সমাজের শান্তি ভঙ্গ করার মতো চুক্তি লঙ্ঘন করা যাবে। তাদের যত মাল লুণ্ঠন করছ সবগুলি ফিরাই দাও। এই মজলুম দুইটা মুসলমান এরার জুলুমের কারণে দেশান্তর হইয়া মদিনায় হয়ে গিয়ে জায়গা ভাই না, রাস্তায় আশ্রয় নিল, বেকায়দায় পরে যে উটগুলি লুণ্ঠন করছিল এই উটগুলি লইয়া যাদের উট লুণ্ঠন করছিল তাদের বাড়িতে গেল, গিয়া বললো ভাই তোমাদের উটগুলি লুণ্ঠন করে আমরা ভুল করেছি, তোমাদের আমাদের মাফ করো আর তোমাদের উটগুলি ফিরাইয়া নিয়ে যাও। তারা বললো কি ব্যাপার, তোমরা জুলুম করে খেদাইলাম, মক্কায় থাকতে দিলাম না, মদিনায় গিয়ে আশ্রয় না হওয়ার ব্যবস্থা করে রাখলাম, এমত অবস্থায় তোমরা মজদুম হইয়া আমাদের উটগুলি চিন্তাই করেছ, আবার এটা অপরাধ করেছ, বলো মাফ সব ফিরত দিত, ব্যাপার কি? তারা বলে এটা আমাদের ইসলাম ধর্মের নবী বলেছেন, এটা ইসলামের বিধান। তারা বলল এই জিনিসের নাম যদি ইসলাম হইয়া থাকে তাহলে আমাদেরকে কলেমা পড়াইয়া বলো। এইভাবে দেখা দেখি হইতে হইতে সারা মক্কাবাসী মুসলমান হয়ে মক্কার শাসন ক্ষমতা আসলো কি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে? এবার বুঝে থাকলে বলুন, আন্দোলনের মাধ্যমে না আমল ভালো করার মাধ্যমে? ইসলাম আমাদের কি শিক্ষা দেয়, আমরা কোথায় আছি? এই জন্য বলছিলাম আল্লাহ আমাদের বুদ্ধি দিলেন একরকম, আমার আমাদের মাথায় বুদ্ধি কেলে আরেক। আল্লাহ রাব্বুল আলামিন বলে وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ এই আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছে, নেক আমল করো, নেক আমল করো, আখেরাতে পুরস্কার পাওয়ার মতো আমল করো, জান্নাত পাবে বেতন, আর দুনিয়ার জীবনে তিনটা পাবে বোনাস। জান্নাত পাওয়ার আমল করলাম, দুনিয়াতে বোনাস পেলাম, বেতন না বোনাস? এবার বলেন তো প্রথম নম্বর বোনাসটার নাম কি? দুনিয়ার কর্তৃত্ব। এবার বলেন তো দুনিয়ার কর্তৃত্ব লাভের উপায় আন্দোলন, আমল সংশোধন। আল্লাহ কি বুদ্ধি শিখাইলেন, আমরা কোন বুদ্ধি নিয়ে বসে আছি? কিছু টের পাইতেছেন আমাদের অধঃপতনের কারণ? অধঃপতনের কারণ আল্লাহ কোন রাস্তা দেখাইলেন, আমরা কোন রাস্তায় আছি? আল্লাহ বলেন আমল ভালো করো, নেক আমল করো, পরকালমুখী হও, পরকাল পাইবা বেতন, দুনিয়ার কর্তৃত্ব পাইবা বোনাস। দুনিয়ার কর্তৃত্বের জন্য আন্দোলন লাগবে না, দুনিয়ার কর্তৃত্ব যুদ্ধের দ্বারা আসে না, দুনিয়ার কর্তৃত্ব মানুষ মারিয়ে আসে না, মুমিনদের হাতে দুনিয়ার কর্তৃত্ব আসে একমাত্র নেক আমলের দ্বারা, একমাত্র নেক আমলের দ্বারা। এক নম্বর বোনাস, দুই নম্বর বোনাস, ইসলাম ধর্মটা দুনিয়াতে ঘৃণিত হবে না, ইসলাম ধর্মটাই হবে সারা দুনিয়ার সমস্ত বিবেকবান মানুষের কাছে শ্রদ্ধার পাত্র। ব্যাপারটা আমি আল্লাহ করে দেব, তোমরা যদি আমলটা ভালো করো, তোমরা যদি পরকালমুখী হয়ে যাও, এটা দুই নম্বর বোনাস। তিন নম্বর বোনাস পাইবা, কোন অত্যাচারী জালিম সন্ত্রাসী তোমাদের উপর হামলা করে সমাজে শান্তিতে বসবাস করতে দেয় না, আমি আল্লাহ কুদরতি হাতে জালিমদের হামলার থেকে তোমাদেরকে দুনিয়ার জীবনে নিরাপদ করে দেব। যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, আর কটা আলামত? এক নম্বর দুনিয়ামুখী হবে, দুই নম্বর আখেরাতমুখী হবে। আখেরাতমুখী হওয়ার মানে আখেরাতের পুরস্কারের জন্য আমল ভালো করে, দুনিয়ার পুরস্কারগুলি বোনাস পাবে, দুনিয়ার পুরস্কারগুলি বোনাস পাবে। আমরা আন্দোলন করি বুনিয়াদ দুনিয়ার গুলি পাওয়ার জন্য, আল্লাহ বলে নিগুলি আন্দোলন করে পাবে না, ওইটার জন্য কাজ করো, এটা আমি এমনি লিখব। দেখেন তো আল্লাহ কোনটা বাতাইলেন, আমরা কোনটা করছি। তিন নম্বর আলামত, আল্লাহ যার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম নম্বর আলামত সে দুনিয়ামুখী হবে না, দুই নম্বর আলামত সে আখেরাতমুখী হবে, তিন নম্বর আলামত সে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ, অপ্রস্তুত অবস্থায় যেন তোমার মরণ না হয়। মরণ তো হবেই, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার মরণ হবে না, মরণ তো হবেই, কিন্তু আল্লাহ চান তোমাকে প্রস্তুত অবস্থায় যেন আজরাইল পায়, অপ্রস্তুত অবস্থায় যেন না। এই মরণের প্রস্তুতি আর অপ্রস্তুতি বলতে কি বুঝায়, এটা বোঝার জন্য মরণের দুইটা অবস্থা আছে, এই দুইটা অবস্থা বুঝে নিতে। এক হাদিসে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়, যে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চান না। এই কথাটা বলার সাথে সাথে নবীর বিবি উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহর সাথে সাক্ষাতের একমাত্র সময় হইল আখেরাত, দুনিয়াতে কোন মানুষ আল্লাহকে দেখতে পাবে না, এই দুইটা চামড়ার চক্ষু দিয়া কোন মানুষ দুনিয়াতে আল্লাহকে দেখতে পাবে না। পরকালে মুমিন মুমিনগণ ইমানদারগণ আল্লাহকে চর্ম চোখে দেখতে পাবে। হাদিস শরীফে উল্লেখ আছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রাসূল, দুনিয়াতে তো আল্লাহকে দেখলাম না, আখেরাতে কি দেখতে পাবো? রাসূল বলেন, দুপুর দিনের দুপুরের বেলায় আকাশে যদি কোন মেঘ না থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে দিনের দুপুরে তোমরা আকাশে সূর্য পরিষ্কার দেখতে পারো কিনা ব্যাপার। রাসূল বলেন, পূর্ণিমার রাত্রে আকাশে যদি কোন মেঘ না থাকে, তাহলে পূর্ণিমার চন্দ্র তোমরা পরিষ্কার ভাবে দেখতে পারো কিনা বলে পারিস। আল্লাহ রসুল বলেন, পরকালে মুমিনগণ আল্লাহকে এরও চেয়ে আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে। তাইলে আল্লাহকে দেখার সময় দুনিয়াতে না ফেরাতে, এবার বলেন মরণের আগে না পরে? তাই আয়েশা বলেন, আপনি যে বললেন আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎটা তো মরণের পরে, আপনার কথার অর্থ দাঁড়াইল যে মরতে চায় আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চান, মরতে চায় এমন কোন মানুষ আছে? তাহলে আপনার কথার ব্যাখ্যা কি? জোয়াবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমার কথাকে তুমি যে অর্থে বুঝেছো আমি সেই অর্থে বলি নাই, আমার কথার একটা বিশেষ ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা হইল, মানুষের মরণ দুই প্রকার, এক প্রকার মানুষ নিজের জাহান্নামের ঠিকানা দেখতে দেখতে আফসোস করতে করতে মরে, আরেক প্রকারের মানুষ নিজের জান্নাতের ঠিকানা দেখতে দেখতে হাসতে হাসতে মরে। যারা গুনাগার অবস্থায় যেন আজরাইল আমাকে না পায়, এর জন্য আগে থেকেই রেডি থাকে, অগত্যা কোন সময় কোন গুনা হইয়া গেলে জাহান্নামের ভয়ে আল্লাহর শাস্তির ভয়ে অবিলম্বে তওবা করিয়া পাক পবিত্র হইয়া থাকে, এই ব্যক্তি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ। আর যে ব্যক্তি গুণাগুলি জমাইতে থাকে তবা করে না, এই অবস্থায় আজরাইল তাকে পাইয়া বসে। প্রস্তুত অবস্থায় আজরাইলের সাথে সাক্ষাৎ হইল না, অপ্রস্তুত অবস্থা, অপ্রস্তুত অবস্থা। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আমরা কতজন এখানে মরণের জন্য প্রস্তুত আছি? এই মুহূর্তে যদি আজরাইল আমার কাছে আসে, আমার আমার নামায় কোন গুণা পাবে কিনা? যদি পায় তাহলে আমি মরণের জন্য প্রস্তুত ছিলাম না অপ্রস্তুত ছিলাম? অপ্রস্তুত ছিলাম মরণের জন্য। অপ্রস্তুত থাকাটা আল্লাহর হেদায়েতের নূর অন্তরে না থাকার আলাম। মরণের জন্য প্রস্তুত থাকা, এই মুহূর্তে যদি আজরাইল আসে আমার আমল নামায় কোন গুণা পাবে না, জান্নাত দেখায় দেখায় হাসতে হাসতে মরণ হবে আমার, এইভাবে রেডি থাকার নাম মরণের জন্য প্রস্তুত থাকা। আল্লাহ রসুল বলেন এটা হল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার তিন নম্বর আলামত। বুঝে থাকলে বলুন আলামত কটা? এক নম্বর দুনিয়ামুখী হবে না, দুই নম্বর পরকালমুখী হবে, তিন নম্বর মরণের জন্য প্রস্তুত থাকবে। মরণের জন্য প্রস্তুত থাকা বেকার কি? আমাকে পাপি অবস্থায় যেন আজরাইল, আমাকে যেন আজরাইল পাপ মুক্ত অবস্থায় পায়। হয়তো জীবন অনেক পাপ করেছি, কিন্তু আল্লাহ ঘোষণা দিচ্ছেন তওবা করো, ছেড়ে দাও গুনা করে, তওবা করে গুনা ছেড়ে দাও, সব গুনাহ মাফ। এক ঘটনা আছে হযরত মূসা আলাইহিস সালামের জমানায়, মানুষের গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সব ফসল বিনষ্ট হওয়ার পথে। মূসা আমাদেরকে বললেন তোমরা যার যার গুনার থেকে তওবা করে আসো, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেবো, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়। তারা আসলো সবাইকে নিয়ে মুতাজ্জাম দোয়া করে, দোয়ার মধ্যেই আল্লাহ মূসা নবীর কাছে ওহী পাঠাইলেন, আপনার সাথে হাত মিলাইয়া যারা আমিন আমিন আমিন বলতেছে, এদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যে সে আরো গুনাহ করার ইচ্ছা রাখে। আমরা এখানে যারা বসা আছি, আমার মনে মনে আরো গুনাহ করার ইচ্ছা রাখি কিনা আল্লাহ তো অবশ্যই জানেন না, জানেন তো বুঝি জানেন। মূসা আলাইহিসসালামকে আল্লাহ বললেন, যারা আপনার সাথে হাত মিলে আমিন বলতেছে, এদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যে আরো গুনাহ করার ইচ্ছা রাখে, এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলে আমিন বলবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না, রহমতে বৃষ্টি হবে না। মূসা আলাইহিসসালাম দোয়া বন্ধ করে বললেন, তোমরা তো জানো কার মনে মনে এখনো আরো গুনাহ করার ইচ্ছা আছে, তুমি এখানে থাকা অবস্থায় বৃষ্টি হবে না, তুমি এখান থেকে চলে যাও, তুমি থাকলে দোয়া কবুল হবে না, রহমতে বৃষ্টি হবে না। যে লোকটার গুনা করার ইচ্ছা আছে সে মনে মনে জানে না, সেই লোকটা ভাবতে লাগলো এখন যদি আমি চলে যাই সারা সমাজের মানুষের কাছে আমি চিহ্নিত হইয়া যাইব, আমার গুনার কারণে রহমতে বৃষ্টি বন্ধ। কাজেই এখন চলে যাওয়ার মানে হইল দুনিয়ার মানুষের সমাজে চিরকালের জন্য কলঙ্কিত হইয়া যাও। মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে কলঙ্ক করো, শুধু তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না, কথা দিলাম আমার জীবনে গুনাহ করব, সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়। মূসা আলাইহিস সালামকে বলেন, হে আল্লাহ আমাকে বললা কি আর তুমি করলা কি? আমাকে বললা একটা লোক এমন আছে যে এখানে থাকলে বৃষ্টি হবে না, কেউ গেল না তো বৃষ্টি কিভাবে হলো? আল্লাহ বলেন, মূসা যেই পাপিষ্টের কারণে রহমতের বৃষ্টি বন্ধ ছিল এর কারণে তাড়াতাড়ি বৃষ্টি দিলাম। এবার বুঝে থাকলে বলুন তো, আমরা যদি কেউ এখনো গুনায় লিপ্ত থাকি আমরা ওই লোকটার মতো হইতে পারি কিনা? পারি কিনা? যদি পারি তাহলে তো মরণের জন্য প্রস্তুত হয়ে গেলাম। ওই লোকটার মতো যদি হইতে পারি মরণের জন্য প্রস্তুত হইয়া গেলাম, আল্লাহর হেদায়েতের নূর আমার অন্তরে চলে আসবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই তিন আলামত প্রকাশের মাধ্যমে আল্লাহর হেদায়েতের নূর অন্তরে হাসিল করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ مبارک تفسیر القران سن لے کے قبول یا اللہ اے وسیلہ ہمارے زندگان کو ہدایت کرو یا اللہ समस्त مومن مسلمان مرتدان کے نجات دے دو یا اللہ اکبر پوتر قران کی تفسیر کے ذرا جا کچھ بوجھتے پڑلام یا اللہ اے اللہ تین کا کاج کرتے ہوے اپنا ہدایت کے نور ہوا یا اللہ دنیا کی ہوا جائے نہ اخرت کی ہوا جائے یا اللہ صبح مرنے کے دن پرستوتی گرہن کرتے ہوے یا اللہ ہمارے کے یہ حاصل کرنے توفیق آمین. یا اللہ আমাদের অন্তরে হেদায়েতের নূর দান করো. আমীন. ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ামুখী বানা দেন. আমীন. ইয়া আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী বানা. আমীন. ইয়া আল্লাহ আমাদের জীবনকে সফল করে দিন. আমীন. ইয়া আল্লাহ গুনাহগার অবস্থায় যেন আজরাইলের সাথে সাক্ষাৎ না হয়. আমীন. ইয়া আল্লাহ আজরাইলের সাক্ষাতের নির্ধারিত তারিখের আগে আগেই যেন আমরা খালিস তওবা করে গুনাহমুক্ত হয়ে আমরা সফল হই. ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক আগে আমীন. ইয়া আল্লাহ যারা যত রকমের আশা নিয়ে হাত ধরেছি প্রত্যেকের নেক বাসনা কে ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত দেশে শান্তি প্রতিষ্ঠা করে দিন. ইয়া আল্লাহ সব দেশ থেকে অশান্তি বিচ্ছিন্নতা দূর করে দিন. ইয়া আল্লাহ সমস্ত দিনদগানকে হেদায়েতের পথ দেখার তৌফিক দান. ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি খুদার সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পৌঁছে আলী. আমিন. রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম. আল্লাহু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম. সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন. আমিন. বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম.